الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس সূরাত আন-নাস কোরআনের সর্বশেষ সূরা। কোরআনে কারিমে 114টি সূরা রয়েছে, এর মধ্যে সর্বশেষ 114 নম্বর সূরা হচ্ছে সূরাত আন-নাস। সূরাতুল ফালাক আর সূরাত আন-নাস সম্পর্কে এই দুই সূরা নাজিল হওয়ার বিশেষ কারণ আপনাদের সামনে আগে পেশ করা হয়েছে। আজকে এই সূরাকে সামনে রেখে তার তাফসীর পেশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কুল, আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাইছি মানুষের রবের কাছে। মালিকিন নাস, যিনি মানুষের, মানবের, মানব জাতির মালিক। ইলাহিন নাস, যিনি মানুষের মাবুদ। কোন জিনিস থেকে আশ্রয় চাইছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওয়াসওয়াস যে কুমন্ত্রণা দেয় আর খান্নাস যে পালিয়ে যায় আর না হয় গোপন থাকে। কুমন্ত্রণা দানকারী ও আত্মগোপনকারীর অনিষ্ট থেকে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষের বুকে কুমন্ত্রণা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান-নাস, জিন এবং মানব হতে। আউযু, আমি আশ্রয় চাইছি, এটা হলো ইস্তিআযা। আর এখানে আমরা রবের কাছে আশ্রয় চাইছি, আমাদেরকে বলা হয়েছে, আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি বলুন আমি আশ্রয় চাইছি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছেন, কার আশ্রয় চেয়েছেন? রবের, মানবের রবের। তাহলে আমরাও তো চাইব আশ্রয় কার কাছে? আল্লাহর কাছে। কুল আউযু বিরাব্বিন নাস, এবারে এই ইস্তিআযা, আশ্রয় চাওয়া, এটা হলো কয়েক প্রকার। ইস্তিআযা বা আশ্রয় চাওয়া মানে রব্বুল আলামিনের কাছে অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এই যে ইস্তিআযা, আশ্রয় চাওয়া, এটা কয়েক প্রকার। এক, আপনি আশ্রয় চাইলেন সরাসরি আল্লাহর কাছে, যেভাবে এখানে বলা হয়েছে আউযু বিরাব্বিন নাস, আর এর আগে বলেছেন আউযু বিরাব্বিল ফালাক। আমরা যখন কোরআন তিলাওয়াত করি বলি আউযু বিল্লাহি, বলি কিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তানের উনিশ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইলাম। মানুষ যখন আল্লাহর কাছে আশ্রয় চায় তখন তার মানে হল সে তনে মনে সব মিলে আল্লাহর দিকে সে রুজু করেছে আর আল্লাহর কাছে আশ্রয় চাইছে, আর এটা হলো ইস্তিআযা বিল্লাহ, এটা হচ্ছে ইবাদা। এজন্য স্বয়ং রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস। আরেকটি ইস্তিআযা আল্লাহর কোন গুণের আশ্রয় চাওয়া, আল ইস্তিআযা বিসিফাতিন মিন সিফাতিহ। যেমন আমরা আশ্রয় চাই বিকালে আমরা তিনবার পাঠ করি, বিকালবেলার জিকির সমূহের একটি জিকির বা দোয়া সমূহের একটি দোয়া আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পাঠ করেন তো আপনারা কয়েকজনে, বস তিনবার কি বলবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আল্লাহর পরিপূর্ণ কলিমাগুলির নির্দেশাবলীর আশ্রয় নিচ্ছি, মিন শাররি মা খালাক, তিনি যেসব সৃষ্টি সৃষ্টি করেছেন ওই সব সৃষ্টির অনিষ্ট থেকে। তাই আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইছেন, এখানে আল্লাহর কোন এক গুণের বা আল্লাহর গুণাবলীর। এমনি ভাবে সকাল সন্ধ্যার জিকিরে রয়েছে দোয়ায় وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِ, আমি অর্থাৎ আল্লাহকে বলছি আমি আপনার আজমতের, আপনার সম্মানের, আপনার ইজ্জতের আশ্রয় নিচ্ছি, أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِ, আমি নিচে মাটির নিচে ধসে যাওয়া থেকে, কারণ আল্লাহর আজাব বিভিন্ন রকমের আসতে পারে, উপর থেকেও আসতে পারে, নিজে থেকেও আসতে পারে। নিজে থেকে কিরকম হয়, ওই জমিন দোষী, যেমন রব্বুল আলামিন কারুনকে ধ্বংস করেছেন ফাখাসাফনা বিহ ওয়া বিদারিহিল আরদ, আমি ওকে ওর বাড়ি, ওর বাড়িঘর সবকে আমি জমিনে ধসিয়ে দিয়েছিলাম। তাই আল্লাহর আজাব এরকম আসতে পারে, আল্লাহ আমাদের হেফাজত করুন। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া থেকে প্রমাণিত আছে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির, যদি কোন জায়গায় ব্যথা হয় ওই জায়গায় হাত রেখে তিনবার বলবেন বিসমিল্লাহ, তারপর এই দোয়া পড়বেন সাতবার আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির। এখানে আশ্রয় নেওয়া হচ্ছে আল্লাহর ইজ্জতের, আউযু বিল্লাহ, কোন কোন ফরমায়েশ আউযু বিল্লাহ, আর কোন কোন ফরমায়েশ আউযু বিইজ্জাতিল্লাহ ওয়া কুদরাতিহি, আর তার কুদরতের আশ্রয় নিচ্ছি, মিন শাররি মা আজিদু, আমি যে ব্যথা পাচ্ছি তা থেকে, ও উহাদির, আর আমার মনে যে ভয় সৃষ্টি হয়েছে তা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এরকম আশ্রয় চাইতে বলেছেন আমাদেরকে। তাহলে আল্লাহর গুণাবলীর আশ্রয় নেয়া যায় শরীয়ত সমর্থিত স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। এমনিভাবে যখন সূরাতুল আনআমের আয়াতটি নাযিল হলো قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض. আপনি বলুন, আল্লাহ হচ্ছেন সক্ষম যে তোমাদের উপর আযাব প্রেরণ করতে পারেন উপর থেকে কিংবা তোমাদের পায়ের নিচ থেকে। মুশকিল, আল্লাহ সক্ষম কিনা? আল্লাহ মানুষকে একটু অবকাশ দেয়, যখন আল্লাহ ধরবে তখন ছাড়বে না। ইন্না বাতশ রাব্বিকা লাশাদীদ, তাই সব সময় আল্লাহকে ভয় করে চলবেন। আপনি আসলেন যখন ভালো লোকের কাছে তখন ভালো হয়ে গেলেন, বাইরে গিয়ে আমি বলেন আর কি মোল্লার সাথে একটু গেলাম আর কি। আপনি মুসলমান না কাফের? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ভালো করে বুঝবেন। কোরআন, এই কোরআন যাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন হেফাজত রাখবেন, ওরা হচ্ছে ওইসব মুমিন মুসলমান আলিম উলামা। সত্য না মিথ্যা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইলম মানুষের মন থেকে ছিনিয়ে নেবে না, ইলম উঠাবেন ওলামাদেরকে তুলে তুলে। যখন আলিম থাকবে না, লোকজন তখন নেতা বানাবে মূর্খদেরকে, আর মূর্খরা বড় বড় ফতোয়া দিবে। বর্তমানে এটা আমরা পাচ্ছি কিনা? সে কিছুই বুঝে না, সে বলে আলিমের প্রয়োজন নাই, আমি নিজেই ফতোয়া দিতে পারি। এর চেয়ে বড় শয়তান আর কি হতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই আল্লাহওয়ালাদের সাথে থাকার নির্দেশ দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। জাকিরিন বান্দা, যারা সত্যিকারের জাকিরিন, বন্ড জাকির নয়, এখন আবার আছে বন্ড বাংলাদেশ আছে না, ওদের কথা বলছি না, যারা সত্যিকারের জাকিরিন বান্দা, কোরআন সুন্নাহ অনুযায়ী যারা আল্লাহ জিকির করে, তাদের সাথে থাকার নির্দেশ দিয়েছেন রব্বুল আলামিন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ইয়াতি قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا. إنا لله مصيبة. আপনি বলুন, আল্লাহ সক্ষম তোমাদের উপর থেকে আযাব নাযিল করতে আর নিচে থেকেও আযাব নাযিল করতে, আযাব প্রেরণ করতে, আর ইয়ালবিসাকুম শিয়ান, আর তোমাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করতে। বর্তমানে যেটা হচ্ছে, অনেক মানুষ দলের কারণে হক মানে না, বলছে আমার আলিম এটা বলেছেন, আমার নেতা এটা বলেছে, আমার অমুক এটা বলেছে, আর কি হবে? তোমাদের একজনের মাধ্যমে আরেকজনকে আল্লাহ বিপদের সম্মুখীন করবেন। একজন আরেকজনের মাধ্যমে লড়াইয়ের সৃষ্টি করে দিবেন, লড়াইয়ের স্বাদ তোমাদের একজন আরেকজনের মাধ্যমে আল্লাহ আসাদন করাবেন। যখন এ আচ্ছি নাতিল হল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউযু বিওয়াজহিক, আমি আপনার মুখমন্ডলের আশ্রয় নিচ্ছি। সুবহানাল্লাহ, তাহলে এখানে কি আল্লাহর গুণাবলীর আশ্রয় নেয়া সহিহ, জায়েজ এবং উচিত? এই গেল দুই প্রকারের আশ্রয় চাওয়া। আরেক প্রকারের আশ্রয় চাওয়া, যেটা জায়েজ না বরং শিরিক, মৃতদের কাছে আশ্রয় চাওয়া অথবা জীবিতদের কাছে আশ্রয় চাওয়া, যেসব জীবিত এইসব কাজ করতে পারে না সাধারণত, কিন্তু তাদের কাছে আশ্রয় চাওয়া, এটা হলো শিরক। সে বলছে যেমন আল্লাহকে না ডেকে কোন এক কথিত ওলির আশ্রয় নিল, বাবা তোমার আশ্রয় নিচ্ছি, বাবা তোমার আশ্রয় চাইছি বাবা, এটা কি বলেন? শিরক। বুঝতে পারছেন? মৃত। আর আরেকটা হলো জীবিত, জীবিত কিন্তু এখানে না, বাংলাদেশ অথবা ইন্ডিয়া, ওখানে বড় পীর বাবা রয়েছে, তার কথা মোতাবেক আমি এখান থেকে যদি কিছু বলি তাহলে আমার পীর আমার কথা শুনবে আর আমার বিপদ দূর করে দিবে, এটা কি হবে? শিরক। কোন কোন লোক আছে এরকম বাংলাদেশ থেকে মরিদ হয়ে আসছে, এখানে সব সময় প্রতিদিন সকালে বিকালে একবার তবজ্জু দেয় তার পীরের দিকে, মিথ্যা নয় কিন্তু সঠিক, কারণ বাপ ওখান থেকে বলে গেছে সব সময় আমার কথা স্মরণ রাখবে, দেখবে সব হয়ে যাবে, সব কে করা, সব করার মালিক কে? ওইসব ভণ্ড নাকি? ভণ্ড এরা হচ্ছে মুশরিক, এরা তাগুত, এদের অনিশ্চয় থেকে আমরা আমরা যেন বাঁচতে পারি, এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত। আউযু বিল্লাহি বলবো আমরা, আউযু বিল্লাহি মিন শাররি হাযিহি হাউলাই তাওয়াগিত, এই সব তাগুতদের অনিশ্চয় থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, বলুন আমিন। সূরা জিন 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا. কিছু মানুষ ছিল, মানুষ রিজাল মিন আল ইনস, পুরুষ, কিন্তু তারা আশ্রয় নিত জিনের পুরুষদের, জিন রাজাদের। অনেকে মনে করে জিনের কাছে গেলে এটা হয়ে যাবে, আবার কেউ কেউ আছে কি পানি পড়া নেয় বলে জিন থেকে পানি পড়া নেয়, আছে কি না, আবার বলে জিন চিকিৎসা করে। আমি জানি অনেক ঘটনা এখানে, এখানে এইসব ঘটনা বলবো না, আমি বলছে জিন কি করেছে, বাচ্চা হয় না, এবারে গর্ভধারণ করেছে মহিলা জিনের চিকিৎসার কারণে, এখানে আমাকে একজন বিশ্বস্ত মানুষ বলেছিল এক্ষেত্রে বিশ্বস্ত একটা মহিলা এরকম চিকিৎসা করিয়েছে জিনের মাধ্যমে, এখন পেট ফুলা, মনে হচ্ছে হয়তো বাচ্চা আছে, বাস্তবে কিছুই নাই, পরে আলট্রাসোনোগ্রাম ইত্যাদি করে দেখা যায় কিছুই নেই, ওই শয়তানের আশ্রয় নিয়েছে, শয়তান তাকে ওই রকম আল্লাহর পথ থেকে ভুলিয়ে দিয়েছে। সবাই বলি আউযু বিল্লাহ, জিনের প্রয়োজন নাই, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহর কালাম পড়ে, কুল আউযু বিরব্বিল ফালাক পড়ে, কুল আউযু বিরব্বিন নাস পড়ে, সকাল সন্ধ্যার জিকির আজকার আদায় করে, কি বাবার মানুষ পায় না, ও যায় জিনের কাছে বলে জিন পানি পড়া দেয় আর সব ঠিক হয়ে যায়, এটা ধোঁকা, আল্লাহ আমাদের হেফাজত করুন, এরকম ধোঁকায় পড়বেন না। দেখেন এখানে কিছু সংখ্যক মানুষ ছিল, তারা জিনের আশ্রয় নিত, এবারে জিন তাদের মনে তাদের ভয় আরো বেশি করে সৃষ্টি করে দিত, তাই জিন তাদের উপরই চড়া হয় যাদের মনে বিশ্বাস হচ্ছে জিনের, জিন একটা কিছু করতে পারে। আর আপনি যদি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তান আলাতুল বালিজে বলেন নাই, দেখবেন কয়েকটা হাদিস আপনাদের সামনে পেশ করব কিরকম শয়তান যে পালায় দেখবেন। এইগুলো একটা কথা, মৃতদের কাছে, মৃতদের কাছে আশ্রয় চাওয়া, কিন্তু জীবিত ব্যক্তিদের কাছে আশ্রয় চাওয়া এমন কাজের জন্য যেটা সাধারণত সে করতে পারে না, এটা হলো শিরক। উদাহরণ, একটা মানুষ পানিতে পড়ে গেছে, সাঁতার কাটা জানে না, উপরে দেখছে একটা মানুষ যার হাত নাই পা নাই, দুই হাত নেই দুই পা নেই, তার কাছে সে বলছে তুমি আমাকে আশ্রয় দাও। এই যে আশ্রয় হওয়া এখানে অর্থহীন হবে না অর্থবহুল হবে? অর্থহীন কিনা এটা আমরা বুঝি, কিন্তু সে হয়তো মনে করছে কি করবো এখন, তার কাছেই বলি। তবে সে যদি বলে এই লোকটি নদীর পাড়ে আছে, সে হয়তো লোকজনকে চিলিয়ে চিলিয়ে লোকজনকে আনতে পারে, তাহলে তো সেটা ঠিকই আছে। তবে হয় যদি এরকম ওর হাত পা নাই কিন্তু তার মধ্যে একটা বাতিনি আন্তরিক শক্তি রয়েছে, যে শক্তির মাধ্যমে সে আমাকে উদ্ধার করতে পারে, তাহলে এটা হবে কি? শিরক। বুঝতে পারছেন? আল্লাহ আমাদের হেফাজত করুন। তাহলে মৃতদের কাছে আসলে তো জায়েজ না, কখনো জায়েজ না। যারা জীবিত তাদের কাছে জায়েজ না আশ্রয়, যদি এমন কাজ হয় যেটা তারা করতে পারে না সচরাচর। তবে এটা হচ্ছে চতুর্থ নম্বর, কোন মানুষের কাছে আশ্রয় চাওয়া, কোন জায়গায় গিয়ে আশ্রয় চাওয়া, আশ্রয় নেয়া সাধারণত এটা জায়েজ আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশ্রয় নিয়েছেন, সাহাবা কেরাম আশ্রয় নিয়েছেন, নিয়মতান্ত্রিক ফিতনা সম্পর্কিত একটি হাদিস রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এমন ভাবে ফিতনা আসবে যদি মানুষ চোখ দিয়ে তাকায় তাহলে ওকে এই ফিতনা ধরে পড়বে, ধরে ফেলবে, ও বাঁচতে পারবে না। ওই সময় যদি কেউ আশ্রয়স্থল পায়, ওমান ওয়াজাদা মালজাআন আও মুআযান ফালইউদ বিহি, যদি কেউ কোন জায়গায় আশ্রয় পায় তাহলে সেখানে গিয়ে যেন সে আশ্রয় নেয়। অতএব সাধারণত যে আশ্রয় নেয় এটা আমরা বুঝি, এটা জায়েজ না জায়েজ? জায়েজ। আপনার বাচ্চা, ছোট বাচ্চা দেখেছে বাইরে, হয়তো এমন কোন মানুষ আছে যে ছেলে ধরে নিয়ে যায়, বাংলাদেশে হয় না মাঝে মধ্যে, বলে ছেলে ধরা, ও দৌড়ে দৌড়ে কার কাছে আসবে? আপনার কাছে আসবে। যদি আপনি না থাকেন তাহলে অন্য কোন বড় মানুষের কাছে যাবে। এটা একটা উদাহরণ দিলাম, এটা বাচ্চার কথা, স্বাভাবিক প্রবণতা। আপনি বড়, আপনি দেখলেন এখানে একটা ডাকাত এসেছে সন্ত্রাসী, আপনাকে দেখে সে খুঁজে আছে, আপনাকে পেলেই যে নিয়মতান্ত্রিক আপনার উপর আক্রমণ করবে, আপনার স্মরণ হলো অমুক জায়গায় যদি যাই আশ্রয় নেই তাহলে আমি বাঁচতে পারবো, তো এই সময় আপনার জন্য অমুক জায়গায় গিয়ে আশ্রয় নেয় এটা ওয়াজিব, জায়েজ নয়, শুধু কি হবে? ওয়াজিব। এটা নবীর নির্দেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার সময় তিন দিন গারে সুরে অবস্থান নিয়েছিলেন। এটা জানা আছেন আপনাদের? সুর নামক গুহায় কয়দিন ছিলেন, কেন ছিলেন? এটা তো আল্লাহর হুকুম মোতাবেক গুহায় গিয়ে আশ্রয় নিলেন, তাই না? আর আল্লাহ তাকে রক্ষা করেছেন, সুবহানাল্লাহ। তাহলে সাধারণত আশ্রয় চাওয়া এটা কি জায়েজ? বরং কি হবে? ওয়াজিব। কিন্তু এমন ব্যক্তির কাছে আশ্রয় চাওয়া যে করতে পারে না, না বলা, তার মধ্যে আধ্যাত্মিক শক্তি রয়েছে, এই আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আমাকে উদ্ধার করিয়ে নিবে, এটা হবে কি? শিরক। আল্লাহ আমাদের হেফাজত করুন। এই হলো ইস্তিআযা, আশ্রয় চাওয়া, চার প্রকার, ইয়াদ রাখবেন মনে মনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাব্বিন নাস, আল্লাহ কি শুধু মানুষেরই রব না সমস্ত সৃষ্টির রব? الحمد لله رب العالمين সমস্ত সৃষ্টি রব আল্লাহ আর এখানে রব্বিন নাস বলেছেন মানুষের রব বিশেষ করে মানুষের কথা উল্লেখ করেছেন কারণ মানুষের ইজ্জত দেখাবার উদ্দেশ্যে মানুষের ইজ্জত বেশি لقد خلقنا الانسان في احسن تقويم ولقد كرمنا بني ادم আমি আদম সন্তানকে অনেক ইজ্জত দিয়েছি সুবহানাল্লাহ وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا অনেক সৃষ্টির উপর তার ইজ্জত আমি বাড়িয়ে দিয়েছি এই মানুষের তাই রব الناس বলেছেন হে মানুষ তুমি যদি আক্রান্ত হও তাহলে তুমি আমারই কাছে আশ্রয় চাইবে আমি হচ্ছি তোমার রব সুবহানাল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস তারপরে এই রবের সামনে দুইটা গুণ বলেছেন রবের অর্থ কয়টি তা আমি বলবো না যে এখানে যা বলা হয়েছে তাই রবের অর্থ যদি বিশ্লেষণ করি অনেক সময় লাগবে মালিকিন নাস যিনি হলেন মানুষের মালিক যদি মালিক হয় মালিকানা সত্যের দিক দিয়ে আল্লাহ আমাদের মালিক আমাদের বাচ্চা মালিকিন নাস রব আমাদের মালিক আমাদের মালিক কে কোন সৃষ্টি কোন ধনবান ব্যক্তি কোন প্রধানমন্ত্রী কোন প্রেসিডেন্ট কোন বাদশাহ কোন অমুক আর তমুক কেউ না আমাদের মালিক একমাত্র আল্লাহ মালিকিন নাস এবারে মানুষের রব যদি আপনারা মনে করেন প্রতিপালক তাহলে মালিকিন নাস যিনি হচ্ছেন মানুষের মালিক এবারে মানুষের মালিক আবার তিনি হচ্ছেন মানুষের রব সৃষ্টিকর্তা পালন কর্তা এই মানুষের রবি আর এই মানুষের মালিকই হবেন ইলাহিন নাস মানুষের মাবুদ সুবহানাল্লাহ তাহলে আমাদের মাবুদ কে আমাদের মাবুদ কয়জন তাহলে আপনি যদি আল্লাহ ছাড়া অন্যের পূজা করেন তাহলে এটা কি হচ্ছে শিরক শুধু আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বাস জিকির মারলেন ঠিক না কিন্তু ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ হলে কি হবে আরো আছে কিন্তু আল্লাহর পর্যন্ত সরাসরি পৌঁছা জানে পৌঁছা যায় না ছোট মোটো লোকদের আল্লাহর ওলিদেরকে ধরে ধরে ধরে ধরে এক এক এক এক এরকম করে করে করে করে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হয় নিয়েছে একটা শিরকি ওই মুশরিকদের হিন্দুদের একটা দলিল সবাই বলি নাউযুবিল্লাহ হিন্দুদের দলিল তারা বলে প্রধানমন্ত্রী কাছে পৌঁছাতে হলে ওই রকম এক এক করে যেতে হয় তাহলে আল্লাহর কাছে পৌঁছাতে হলে এইসব টেকই টেকই মিয়াদের হ্যাঁ মাধ্যমে পৌঁছাতে হবে আপনি খেয়াল করুন আল্লাহর ওলি যারা আলিম উলামা কোরআন সুন্নার অনুসারী এরা আমাদেরকে দিন শিখাবে সত্যিকারের ওলি যারা হয় আর বন্ড ওলিদের সাথে কোনো কথাই নেই আমাদের বন্ডদের সাথে কোনো কথাই নেই যারা সত্যিকারের ওলি আলিম উলামা সত্যিকারের ওলি যে কোরআন সুন্নার জ্ঞান রাখে সে ওলি হবে না তবে আমি তাকে তার ব্যাপারে আমি সাক্ষ্য দিতে পারি না সেই আল্লাহর ওলি কারণ তার ভিতরের সংবাদ আমার কাছে না ভিতরের সংবাদ কার কাছে আল্লাহর কাছে কিন্তু বাহ্য তো আল্লাহর ওলিদের কাজ করছে তাই এই যে ওলি আমি যদি মনে করি এই ওলির কাছে এমন কিছু পাওয়ার রয়েছে যে পাওয়ারের মাধ্যমে তিনি রাতকে দিন করতে পারেন দিনকে রাত করতে পারেন তাহলে এই অবস্থায় আপনি রব্বুল আলামিনের রুবুবিয়তে তাওহীদের রুবুবিয়তে আল্লাহ যে পালন কর্তা আল্লাহ যে সৃষ্টি কর্তা আল্লাহ যে আমাদের মালিক এই হিসাবে আপনি এই ব্যক্তিকে আল্লাহর সাথে শরীক করে দিলেন রাতকে দিন করার মালিক কেউ না ইউকাল্লিবুল্লাহু আল-লাইলা ওয়ান-নাহার ইন ফি যালিকা লাইবারাতাল লিউলিল আবসার রাত দিন পরিবর্তন করেন আল্লাহ এর মধ্যে যারা চক্ষুষান রয়েছে, তাদের জন্য রয়েছে নিদর্শন। সুবহানাল্লাহ, ইলাহিন্নাস, তাহলে আমাদের ইলাহ একমাত্র আল্লাহ। এই যে আমরা আশ্রয় ছিলাম আল্লাহর কাছে, মালিকের কাছে, রবের কাছে, ইলাহের কাছে, কুত্তিকে আশ্রয় ছিলাম সামনে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে ওয়াসওয়াস, এর মানে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, وهو الشيطان المؤكل بالإنسان فإنه ما من أحد من بني آدم إلا وله قرين يزين له الفواحش ولا يألوه جهدا في الخبال والمعصوم من عصمه الله وقد ثبت في الصحيح أن النبي صلى الله عليه وسلم قال ما منكم من أحد إلا قد وكل به قرينه قالوا وأنت يا رسول الله قال نعم إلا أن الله أعانني عليه فأسلم فلا يأمرني إلا بخير سبحان الله بولچن ابن كثير رحمة الله عليه এই জায়গায় الوسواس الخناس কুমন্ত্রণা দে আর লুকিয়ে থাকে, তার মানে হচ্ছে ওই শয়তান, যে শয়তান প্রত্যেক মানুষের সাথে রয়েছে, তার সাথে তাকে রেখে দেওয়া হয়েছে প্রত্যেক মানুষের সাথে। কারণ কোন আদম সন্তানের কোন সন্তান বাকি নেই যে সন্তানের সাথে এই সাথী নেই, ওটা কোন সাথী? শয়তান সাথী। সে কি করে? তাদের সামনে অশ্লীল কাজকর্ম আল্লাহর নাফরমানিকে সুন্দর করে তোলে। তাই সহিহ মুসলিম রিওয়ায়াত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে থেকে কেউ নাই যার সাথে তার সাথী নাই। আর এটা হচ্ছে কোন সাথী? শয়তান সাথী। সাহাবায়ে কেরাম বললেন, ও আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি হে আল্লাহর রাসূল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমার কাছেও রয়েছে ওই শয়তান, কিন্তু কিন্তু রব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন তার ক্ষেত্রে, ফলে সে ইসলাম কবুল করে নিয়েছে। এবারে সে আমাকে ওষুধ কাজের নির্দেশ দিতে পারে না। সুবহান, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিশেষত্ব, খুসুসিয়া। তাহলে কি বোঝা গেল? বাকি সমস্ত মানুষের কাছে এক একটা শয়তান সাথী আছে কিনা? এমনি ভাবে রেওয়ায়াত আছে ফিরিস্তা সাথীও রয়েছেন, ফিরিস্তা সাথী চেষ্টা করেন তাকে ভালো পথে নিয়ে যেতে, আর ওই শয়তান সাথী চেষ্টা করে খারাপ পথে নিয়ে যেতে। তাই এই হলো আল ওয়াসওয়াস আল খান্নাস। এই জন্য আমরা অনেক সময় দেখতে পাই, মনে আসলো ভালো একটি কাজ করব, হঠাৎ করে মন পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, যদি তুমি এখন উমরায় যাও বা হজে যাও, নাম তো লিখিয়েছ, কতবার যাবে, খরচ হয়ে যাবে কিন্তু দেশরিয়া হয় কিনা? আচ্ছা, হজে যাবে, হজে যেতে হলে কিন্তু অনেক পয়সা, অথচ আপনার উপরে হজ খরচ, কিন্তু আপনি অনেক পয়সা খরচ হবে। তাই আপনি দেখুন কোন জায়গায় আছে কিনা ফ্রি নিয়ে যায়। তাই কেউ কেউ বিভিন্ন জায়গায় যায়, অমুক মহাসা তমুক মহাসা, এখানে যাবে, ওখানে যাবে, ওখানে যাবে, ফ্রি যাওয়ার জন্য। আবার কেউ কেউ আছে হয়তো মুয়াসসা বা প্রতিষ্ঠান নাই, বাইরে ব্যক্তিগত ভাবে বলে আমি হজে যাব, আপনি আমাকে কিছু সাহায্য করবেন। যদি আপনি সামর্থ্যশীল হন, আল্লাহ আপনাকে সামর্থ্য দেয়, এই অবস্থায় আপনার জন্য অন্যের কাছে গিয়ে সাহায্য চাওয়া জায়েজ না, অন্যের কাছে গিয়ে সাহায্য চাওয়া জায়েজ না। হজের জন্য কেন? যেকোনো ইবাদা, আপনি দেখুন, আপনি আপনার উপর যদি যাকাত ফরজ না হয়, তাহলে আপনি আরেকজনকে কি বলবেন? আপনি আমাকে টাকা দিন, আমি যাকাত দেব। উত্তর দিন আপনারা। হজ করবেন, হজ হচ্ছে আপনার উপর ফরজ, আপনি কি আরেকজনকে গিয়ে বলবেন হজ? হ্যাঁ, এই যে বলবেন আপনি আরেকজনের কাছে গিয়ে বললেন আমি হজ করবো আমাকে সাহায্য করুন, এটা কি হয়? খুব কেয়ারফুল, জীবনে একবার হজ ফরজ হয়, দুইবার হজ ফরজ হয় না। কার উপর হজ ফরজ হয়? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, ওই ব্যক্তির উপরই হজ ফরজ হবে যে হজ করার সামর্থ্য রাখে। আপনার সামর্থ্য নাই তো আরেকজনের কাছে গিয়ে মাগবেন কেন? এটা হলে শয়তানি ওয়াসওয়াসা, কুমন্ত্রণা। আল্লাহর পথে ব্যয় করলে রব্বুল্লাহ আলামিন আরো বেশি করে দিবেন ইনশাআল্লাহ। এক টাকা খরচ করলে আল্লাহ কয় টাকা দিবে বলছে? দশ, বরং আরো বেশি। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة. আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ ওই দানার মতো, যে দানা, যে বীজ আম্বাতাত সাবা সানাবিল, ষাটটি শীষ উৎপন্ন করল, আর প্রতি শীষে মিআতু হাব্বা, একশত্রটি দানা। তাহলে এক দানা কতটা দানা হচ্ছে বলেন? এক দানায় কতটা হলো? সাতশো, তাই না? সাতটি শীষ, সাবা সানাবিল ফি কুল্লি সুম্বুলাতি মিআতু হাব্বা, সাত শীষ, প্রত্যেক শীষে কয়টা? একশোটা, তাহলে কয়টা হচ্ছে? সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কি বলে? ওয়াল্লাহু ইয়ুদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চায় আরো বেশি দিবে। বলেন সাতশো, সাতশোই শেষ না, সাতশো তো বললেন, কিন্তু তোমার যদি নিয়ত খালিস হয় তাহলে অনেক গুণ বেশি দান করবেন তোমাকে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তানের কুমন্ত্রণা শুনতে নেই। বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনি আসবেন সেন্টারে, বলছে প্রত্যেক দিন তো যাও, একদিন না গেলে আর কি হয়, আজকে অমুক জায়গায় চলে যাও, বলে কিনা শয়তান? হ্যাঁ দা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আপনি বলবেন যতই কাজ হোক আমি আগে এই কাজ করব তারপরে যাব। সময়ের মধ্যে বরকত হয় যদি আপনি নিয়ম মতো চলেন, নিয়ম মতো না চললে কিছুই হয় না। আল্লাহ আমাদের হেফাজত করুন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তানের কুমন্ত্রণা। সম্পর্কে কয়েকটি হাদিস আমরা শুনি এবারে, শয়তান কিরকম কুমন্ত্রণা দেয় দেখেন। আমি যে উদাহরণ দিলাম হয়তো কেউ কেউ বলতে পারে এটা খাপ খায় না, যাদের মনে গরলতা রয়েছে তারা বলবে, আর যারা সরল তারা বলবে ঠিকই আছে। এবারে দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফরমান, যে হাদিসটি হচ্ছে আবুল আলা বলেন, উসমান বিন আবিল আস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না শাইতানা কদ হাল বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাআতি ইয়ালবিসুহা আলাইয়া। উসমান বিন আবিল আস বললেন ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার সালাতে আর কোরআন তিলাওয়াতে এসে বাদার সৃষ্টি করে। আচ্ছা, আমরা যখন সালাত শুরু করি শয়তান আসি কিনা? সবসময় কি মন আল্লাহর দিকে থাকে না বেশ কম হয়? কেউ বলতে পারে না আমার মনে একদম না, কেউ যদি বলে তাহলে সে মিথ্যা হবে 100%। আপনি বলবেন না অমুক ভণ্ড বীর মৌজুদ যে বলে না আল্লাহ একবার বলেই, ওই যে একটা ভণ্ড ছিল, এক ভণ্ড বলছে আমি যতক্ষণ পর্যন্ত কাবাকে সচক্ষে না দেখি ততক্ষণ পর্যন্ত আল্লাহ একবার বলে না, বলি না, বুঝতে পারছি? হয়তো সে বাংলাদেশের বন্ড আর কি, আর নয় ইন্ডিয়ান বন্ড। আর আরেকটা বন্ড বলে হ্যাঁ তুমি তো এখনো জমিনেই থেকে গেলে, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ না দেখি ততক্ষণ পর্যন্ত আল্লাহ একবার বলি না। বলুন নাউযু বিল্লাহ, কথা বুঝে এসছে? হাদা শয়তান। সালাতে দাঁড়ালে অবশ্যই মন এদিক সেদিক যাবে। উসমান বিন আবিল আস আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাহাবি বলছেন শয়তান তো এরকম করে সলাতে আমার বাধার সৃষ্টি করে, যখন কোরআন পাঠ করি তখন অন্য কিছু মিলিয়ে দেয়। তখন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বললেন যাকা শাইতানুন, يقال لها خنزب او خنزب. ادا ہوچے ایک تا شیطان جے شیطان کے بولا ہے خنزب. فَإِذَا أَحْسَسْتَهُمْ فَتَعَوَّذْ بِاللَّهِ مِنْهُ. جہن ایرکوم تمہار منے کمنترونا جاگے تکن تمہیں ای شیطان تکے اللہ کچھ اصوے چاو تائی کی بول بین اعوذ باللہ من الشیطان الرجیم ٹھیک نا ہو ٹھیک ار کی کر بے وَطْفُلْ عَلَى يَسَارِكَ ثَلَاثًا ار بام دکے تین بار تتو فل بے. عثمان بن ابی العاص بولن فَفَعَلْتُ ذَلِكَ فَأَذْهَبَهُ اللَّهُ عَنِّي. امی ایرکوم کرلام فلے اللہ رب العالمین او قیامت تک دور کرے دیے چن. رواہ مسلم. تلے شیطان اسے اپنی جتو بھلو ہوبین تو بھی شیطان اسبے اور جتو خراب شیطان اسار پوجن نہیں کارن اپنے تو خراب ہوئی گئے چن اور کی اسبے. اے جنو عبداللہ بن عباس رضی اللہ عنہما کے پرشن کرا ہوئے چلو امرا جکون صلات پڑی شیطانی کمنترنا ہونے کیسے جائے کن سمے جائے امک جگہ کن سمے امک جگہ کن. ہاں یہودیرا جکون تادر صلات پڑے تکن کنتو شیطان دھارے کاچے آسے نا. تینی اتر دلین تمرا مسلمان تمہادر من بھالو صلات پڑھو اللہر ادیشے ایجنو شیطان آسے تمہادر صلات نشٹ کرے دیتے آر او تو یہودی تو شیطانی کاجی کرچے تائی نا او کی کاج کرچے شیطانی کاج او کین ایبارے ای شیطان کینو آسبے اخانے او تو ایمنی گجی ڈنگا بجاچے بولچے کوئس کوئس کوئس تو اور کاچے کہ اور کاچے جابے کنو. تائی جرا اللہر ولی صلات جکن شروع کربے تکن شیطان آسبے ای مہورتے اپنی بولبین اعوذ باللہ من الشیطان الرجیم. আমার শোনা হচ্ছে শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইকে যখন বলা হলো তখন তিনি বলেছিলেন যদি মসজিদে থাকো বা তিনি দর্শে বলেছেন মসজিদে থাকলে তো থুতু তো ফেলা যাবে না তাহলে তিনবার বলে দিবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. আর আমরা বলতে পারি হালকা হালকা থুতু যদি তার শরীরের দিকে বাম দিকে ফেলে তো অসুবিধা কি তাই না. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি করো না তো অসুবিধা হবে. আল্লাহু আলাম. দেখুন শয়তান আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা নুদিয়া বিল আযানি আদবারা আশ-শাইতানু লাহু দুরাতুন হাত্তা লা ইয়াসমা আল আযান ফাইযা কুদিয়া আল আযানু আকবালা ফাইযা সুউবিবা বিহা আদবারা ফাইযা কুদিয়া আত তাসবীদু আকবালা ইয়াকতুরু বাইনাল মারই ওয়া নাফসিহি يقول اذكر كذا اذكر كذا لما لم يذكر حتى يظل الرجل ان يدري كم صلى فاذا لم يدري احدكم كم صلى فليسجد سجدتين وهو جالس. رواه مسلم. الله رسول صلى الله عليه وسلم বলেন যখন আযানের আহ্বান করা হয় আযান দেয়া হয় তখন শয়তান পালিয়ে যায় ওখান সে দুরাত শব্দ মানে পায়ু পথে বাতাস ছেড়ে ছেড়ে পালায় এমনকি এমন স্থানে পৌঁছায় যেখানে গেলে আদান শুনতে না পায়. যখন আদান শেষ হয়ে যায় তখন আবার আসে পরে যখন বিহা অর্থাৎ একামত হয় তখন ওইরকম পালায়. যখন একামত শেষ হয় তখন আবার আসে. এসে কি করে মানুষে মানুষ আর তার মনের মাঝে বাধার সৃষ্টি করে কুমন্ত্রণা দিতে থাকে বলবে অমুক কথা স্মরণ করো অমুক কথা স্মরণ করো তাই না. অমুক কথা স্মরণ করো অমুক কথা স্মরণ করো যেটা তথা স্মরণ হয়নি বলে আমি স্মরণ করো. এমনকি মানুষ বলতে পারে না সে কয় রাকাত পড়েছে. এই ইয়াদ্রি কাম সাল্লা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এবারে যখন কেউ যদি না বুঝতে পারে কয় রাকাত পড়েছে তাহলে সে যেন বসা অবস্থায় দুই সাজদা করে দুই সাজদা করে অর্থাৎ এটা হবে কি সহ সাজদা. আবার সহ সাজদার বিস্তারিত বিবরণ রয়েছে এখানে. উদ্দেশ্য আমার এখানে উল্লেখ করা যে শয়তান এসে কুমন্ত্রণা দেয় আল্লাহর নাম শুনলে পালিয়ে যায়. তাই আপনি বলেন যখন বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও পালিয়ে যাবে কিন্তু শয়তানকে গালি দিতে নাই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাই সহিহ আল জামিয়া আব্দুল্লাহ বিন মাসউদ থেকে রওয়ায়াত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, اقرؤوا سورة البقرة في بيوتكم فإن الشيطان لا يدخل بيتا يقرأ فيه سورة البقرة. তোমরা তোমাদের বাড়িতে ঘরে সূরা বাকারা পাঠ করো, কারণ ওই ঘরে শয়তান থাকে না, প্রবেশ করে না, যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়। তাহলে আল্লাহর নাম নেওয়া হলে শয়তান থাকে? অতএব বুঝা গেল ওই যে আগে বলা হয়েছে, আল্লাহ বললেন আল ওয়াসওয়াস আল খান্নাস, ওয়াসওয়াসা দিয়ে পালিয়ে যায়, তার মানে আল্লাহর নাম নিলে আর এখানে থাকে না, দৌড়ে পালিয়ে যায়। মিন শাররিল ওয়াসওয়াস আল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস। এখানে শুনেন আরেকটা ঘটনা, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি কি আগে শুনি। সিলসিলাতুল আহাদিস সহিহা শেখ নাসিরুদ্দিন আলবানী হাদিসটি উল্লেখ করেছেন, আল জামিউল কবীর উল্লেখ আছে বিভিন্ন কিতাবে। বলছেন আতানি জিব্রিল, আমার কাছে আসলেন জিব্রিল আলাইহিস সালাম, এসে বললেন ইয়া মুহাম্মদ কুল, হে মুহাম্মদ তুমি বলো। আমি বললাম কি বলবো? তিনি বললেন কুল আউযু বিকালিমাতিল্লাহি আত-তাম্মাতিল্লাতি লা ইউজাবিজুহুন্না বাররুন ওয়ালা ফাজির মিন শাররি মা খালাকা ওয়া যারআ ওয়া বারআ ওয়া মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামা ওয়া মিন শাররি মা ইয়ারুজু ফীহা ওয়া মিন শাররি মা যারআ ফিল আরদ ওয়া বারআ ওয়া মিন শাররি মা ইয়াখরুজু মিনহা ওয়া মিন শাররি ফিতানিল লাইলি ওয়ান নাহার ومن شر كل طارق الا طارقا يطرق بخير يا رحمان. এই যে দোয়া জিব্রিল আলাইহিস সালাম তাকে বললেন তুমি বলো, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কি বলবো? তখন জিব্রিল আলাইহিস সালাম তাকে এই দোয়া শিক্ষা দিলেন। সিলসিলাতুল হাদিস সহিহা শেখ নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন এরকম, বলছেন ওয়াহুয়া ইনদা আহমদ, এরপরে বলছেন সনদ উল্লেখ করে বলছেন قال قلت لعبد الرحمن ابن خنبش التميمي وكان شيخا كبيرا ابو الطياح, বলেন আমি আব্দুর রহমান বিন খামবাস আত-তামিমি কে বললাম, আর তিনি ছিলেন বয়োবৃদ্ধ লোক, শেখ কবির। আমি তাকে বললাম আদরাকত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন? তিনি বললেন হ্যাঁ পেয়েছি, অর্থাৎ নবীর সাহাবী রাদিয়াল্লাহু আনহু। তখন আমি তাকে বললাম কাইফা সানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান কাদাতহু শায়াতিন, যে রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে শয়তানরা ষড়যন্ত্র করেছিল, সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? নবীর বিরুদ্ধে চক্রান্ত শয়তান, শয়তান তো সবসময় নবীর বিরুদ্ধে লাগবে, ভালো লোকের বিরুদ্ধে সবসময় লাগে, আর নয় সরাসরি শয়তান না আসতে পারলে শয়তানের চেলা লাগিয়ে দেয়, বুঝতে পারছেন, খবিজ লাগিয়ে দেয়। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সরাসরি সে কথা বলতে পারে না, কিন্তু আরেকটা শয়তানকে লাগিয়ে দেয়, কথিত ব্লগ আরকে লাগিয়ে দেয়, কিন্তু সে সরাসরি করে না, এরকম আছে কিনা? খুব সচেতন থাকুন মুসলমান, অনেক পরীক্ষা হয়তো সামনে আসতে পারে, কিন্তু আমাদের সকলকে ইসলামের উপর সাবিত থাকতে হবে। আচ্ছা, তিনি বললেন ইন্না শায়াতিন তাহাদ্দারাত তিলকাল লাইলা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আউদিয়াতি ওয়াস শিআবি ওয়া ফীহিম শায়তানুন বিয়াদিহি শুআলাতুন মিন নার ইউরিদু আন ইউহাররিকা বিহা وجه رسول الله صلى الله عليه وسلم. বলছেন এই রাত্রে চতুর্দিক থেকে বিভিন্ন উপত্যকার গিরিপথ থেকে শয়তান নবী করিম শয়তানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতে লাগলো, এমনি মুহূর্তে এই শয়তানদের মধ্যে থেকে একটি শয়তানের হাতে ছিল অগ্নিশিখা, সে চেয়েছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের মুখে মারবে যেন নবী করিম সাল্লাহ ইসলামের চেহারা মুবারক জ্বালিয়ে দেয়। এই সময় জিবরিল আলী ইসলাম আসলেন, এসে তাকে বললেন এই হচ্ছে আতানি জিবরিল। জিবরিল আলী ইসলাম এসে বললেন ইয়া মুহাম্মদ আপনি বলুন। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বললেন আমি কি বলবো? তিনি বললেন তুমি এরকম বলো আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি আল্লাতি أعوذ بكلمات الله التامات التي لا يجاوزهن بر ولا فاجر من شر ما خلق وذرأ وبرأ أمي الله ربري پرنو كلمة قلير قطح قلير ندرسنا بلير أصوى چايچي جي كلمة قلير كي دنگي كنو نيك لوكو جتے پارنا وسط لوكو جتے پارنا من شر ما خلق وذرأ وبرأ ওইসব জিনিসের অনিষ্ট হতে যা তিনি সৃষ্টি করেছেন আর যা তিনি জমিনে ছড়িয়ে দিয়েছেন, এমনি ভাবে ওমিন শাররিমা ইয়ানজিলু মিনাস সামা ওমিন শাররিমা ইয়ারুজু ফিহা, ওইসব অনিষ্ট থেকে আমি আশ্রয় চাইছি যা উপর থেকে আসে, আর ওইসব অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আল্লাহর কালিমাগুলির আশ্রয় চাইছি যে সব অনিষ্ট উপর দিকে উঠে। ওমিন শাররিমা যারা আফিল আউদি ও বারা, আবার বলছেন পৃথিবীতে যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আল্লাহর কালিমাগুলির আশ্রয় চাইছি। ওয়ামিন শাররিমা ইয়াখরুজু মিনহা, আর এই জমি থেকে যা বের হয় তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি। ওয়ামিন শাররি ফিতানিল লাইলি ওয়ান নাহার, দিন রাতের ফিতনা সমূহের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি। ওয়ামিন শাররি কুল্লি তারিক, প্রত্যেক রাতে আগমনকারী বস্তুর অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি। ইল্লা তারিকান ইয়াতরুক বিখাইর, তবে ওই তারিক যে আগমনকারী ভালো নিয়ে আসে কল্যাণ নিয়ে আসে সে ভিন্ন। তাহলে যে আগমনকারী রাতে, তারিক শুদ্ধের অর্থ হচ্ছে রাত্রে আগমনকারী, রাত্রে আগমনকারী যেটা কল্যাণ নিয়ে আসবে সেটা এর থেকে আলাদা। ইয়া রহমান হে রহমান, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমা এই দোয়াটি পড়লেন, সাথে সাথে ওই যে অগ্নিশিখা নিয়ে এসছে অটোমেটিক ওটা নিভে গেছে। তাহলে এই দুয়াটি আমাদের জন্য শিখা দরকার, বুঝতে পারছেন? শয়তানকে ভয় পেতে নাই, যদি আপনি শয়তানকে ভয় পান, জিনকে ভয় পান, তাহলে যত ভয় পাবেন তত আপনার ঘাড়ে চেপে বসবে। তাই কি হয়, এবারে আপনি গেলেন তাবজাতি মুল্লার কাছে, সে বলে দিল অমুক করেছে জাদু, অমুক করেছে জাদু, আপনি বললেন ডিগি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অনেকটা বেশিরভাগ মিথ্যা, বেশিরভাগ মিথ্যা, আল্লাহর জাদুর উপর ভরসা, কি জাদু আর বাদু, তুমি বলো তাকে তুমি ঝাড়ফুঁক করো কোরআন সুন্নাহ পড়ে মানে মুশকিল দুয়া দিকে। এবারে আবার দিল সাথে সাথে আবার দে হ্যাঁ তাবিজ, বলে এই তাবিজ যতদিন পর্যন্ত তুমি রাখবে ততদিন পর্যন্ত শয়তান আসতে পারে না। দিয়ে গেল আজকে, দিয়ে গেল কালকে, আবার চলে আসছে, আসে কিনা? কিসের তাবজাতি মুল্লা? আপনি আল্লাহর জাতির উপর ভরসা করে চলুন, যেটা হবার তো হবেই। নিজে কুলাউজ রব্বিল ফালাক কুলাউজ রব্বিন নাস পড়ুন, আয়াতুল কুরসি পাঠ করুন, আর এই যে দোয়া পড়লাম এটা শিখার চেষ্টা করুন। আরো অনেক দোয়া আছে, সকাল সন্ধ্যার যেসব জিকির আছে ওগুলো শিখুন, দেখবেন শয়তান ইনশাআল্লাহ আপনাকে পাকড়াও করতে পারবে না, আপনার আপনার উপর আক্রমণ করতে পারবে না, রব্বুল আলামিন আপনার হেফাজত করবে। কিন্তু যদি আল্লাহ তকদিরের লিখা থাকে সেটা ভিন্ন হতো। আমরা অসুস্থ হই না, ট্যাবলেট খাই না, ইঞ্জেকশন লাগাই না, অপারেশন করি না, অনেকে আছে ইঞ্জেকশন লাগিয়ে ভালো হয়ে যায়, ট্যাবলেট খেয়ে ভালো হয়ে যায়, অপারেশন করে ভালো হয়ে যায়, আবার অনেকে আছে অপারেশন করে ভালো হয় না, ঠিক না ওটি? তাহলে এই অবস্থায় কি করবেন? বলবেন হ্যাঁ তকদিরে লিখা আছে ওইটা। ওইরকম ঝাড়ফুঁকের ক্ষেত্রে কোরআন সুন্নাহ মোতাবেক আপনি ঝাড়ফুঁক করুন, এখানেই থামুন থামুন, আল্লাহ আপনাকে সাহায্য করবে যদি আল্লাহ লিখে রাখে তকদির। দৈহিক যে চিকিৎসা ডাক্তাররা দেয় তাও গ্রহণ করুন, আল্লাহর কাছে আশ্রয় নিন, ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে মানুষের মনে কুমন্ত্রণা দেয়। তাই আপনি দেখলেন কিরকম কুমন্ত্রণা। আমার এখানে আমি কয়েকটা আরো উদাহরণ পেশ করেছিলাম সহি আহাদিস থেকে, সময় যেহেতু কম হয়ে গেল এই জন্য আমি এখানে শেষ করছি। পরে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান্নাস, এই কুমন্ত্রণা যে দেয় সে জিনও হতে পারে মানুষও হতে পারে। আর বর্তমান জমানায় আমরা বুঝি জিনের কুমন্ত্রণা তো আছেই, মানুষেরও কুমন্ত্রণা আছে, আছে কিনা ভাই? কি বলবো, অনেকটা জিনিস হচ্ছে বলতে নাই কিন্তু নিজেই বুঝতে। আবার অনেক সময় হয় মানুষের কুমন্ত্রণা সরাসরি হয় না, শয়তান ওর উপর চড়ে বসেছে আর ওর মাধ্যমে ওই মানুষের মাধ্যমে আপনার মনে কুমন্ত্রণা দিচ্ছে, ঠিক না? শয়তান বড় খারাপ, অনেক মানুষও খারাপ। তাই জিন এবং মানুষের, মানুষ শয়তানের ঘনিষ্ঠ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইলাম, বলি আমিন। আল্লাহ আমাদের সকলের হেফাজত করো, আমাদের দিনের হেফাজত করো, দুনিয়ার হেফাজত করো, দুনিয়া আখিরাতের কল্যাণ তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিয়িল মুসলিমিন আল আহইয়া মিনহুম ওয়াল মাইয়িতিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইগফির লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মা'সিয়াতিক ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا، ولا إلى النار مصيرنا، ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا برحمتك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين، وأذل الشرك والمشركين، ودمر أعداء الدين. اللهم أعد الأعد الأمن والاستقرار إلى بلادنا. اللهم احفظ بلادنا من كل سوء ومكروه. اللهم من أراد ببلادنا سوءا فأشغله بنفسه، واجعل كيده في نحره، واجعل تدبيره في تدميره. اللهم انصر من نصر الدين، واخذل من خذل الدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.